جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله مع المحسنين. صدق الله العظيم. মহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর বহুত বড় এহসান মেহরবানি আমাদের উপরে, যে আল্লাহ তাআলা আমাদেরকে এক বহুত বড় মেহনতের নিসবতে এই ময়দানে জমা করছেন, জমা হওয়ার তৌফিক দিয়েছেন, একত্রিত করছেন আমাদেরকে সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে। সফর করি আসছি আমরা, রাতভর সফর করছি, এই ময়দানে পৌঁছছি আমরা। আল্লাহ পৌঁছেছেন, কে পৌঁছেছেন ভাই? আল্লাহ পৌঁছেছেন। আল্লাহ তৌফিক না দিলে কেউ ন্যাক কাজ করতে পারে না, আল্লাহ তৌফিক না দিলে কেউ গুনাহ থেকে নিজেরে বাঁচাতে পারে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া চাই, যে আল্লাহ আমাকে ন্যাক কাজ করার তৌফিক দেন, আমাকে গুনাহ থেকে হেফাজত করেন। তো আমরা এখানে আমাদের একত্রিত হওয়ার এক বহুত বড় উদ্দেশ্য আছে। আমাদের একত্রিত হওয়া শুধু একত্রিত হওয়ার জন্য নয়, সময় কাটানোর জন্য নয়। আজকে দুনিয়াতে মানুষ সময় কাটানোর জন্য কত না প্রোগ্রাম করে, কত রকমের বন জঙ্গল চষে বেড়াইতেছে বিভিন্ন নামে, সমুদ্র সৈকতে দিনকে দিন সপ্তাহকে সপ্তাহ কাটাইতেছে, দেশ থেকে দেশান্তরে, মহাদেশ থেকে মহাদেশে মানুষ ঘুরতেছে, আমরাও ঘুরি, আমরাও সফর করি। হযরত মাওলানা ইব্রাহিম সাহেব দামাত বরকাতহুম নিজামুদ্দিনের মাশায়েখদের মধ্যে উনি বলেন, আমাদের ঘোরাফেরা আর দুনিয়াওয়ালাদের ঘোরাফেরা আসমান ও জমিনের পার্থক্য রয়ে গেছে, এজন্য নিয়ত বহুত জরুরি, নিয়ত বহুত জরুরি। নিয়ত ছাড়া আমলের মূল্যায়ন হয় না আল্লাহ তাআলার কাছে। যত বড় আমলই করুক আর যত বড় কোরবানি দিক মানুষ, যদি নিয়ত না করে তো কবুল হবে না আল্লাহ তাআলার কাছে। কেন সে করতেছে আমলটা? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল কবুল হওয়া না হওয়া এটা নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। নিয়তের শক্তি এত বেশি যে ফজরের নামাজে দুই রাকাত সুন্নত আর দুই রাকাত ফরজ, কি ব্যাসকম বলুন তো দেখি? বাহ্যিক কোন ব্যাসকম আছে? রুকু সেজদাতে কোন ব্যাসকম আছে? ব্যাসকমটা কিসের? নিয়তের ব্যাসকম। একটা তো সুন্নত নিয়ত করছে আর একটাতে ফরজ নিয়ত করছে। দুই রাকাত সুন্নত দুই রাকাত নফল, কি ব্যাসকম? বাহ্যিক কি ব্যাসকম আছে? কোন ব্যাসকম নেই। ব্যাসকমটা কিসের? নিয়তের কারণে ব্যাসকম। এটা নফলে এটা সুন্নতে। চার রাকাত ফরজ জোহরের, চার রাকাত ফরজ আসরের, চার রাকাত ফরজ এশারের, বাহ্যিক কি ব্যাসকম আছে এর মধ্যে? সব ব্যাসকম গুলা কিসের? নিয়তের ব্যাসকম হইতেছে। নিয়তের গুরুত্ব কত? নিয়তের নিয়ত যদি সহি হয় তো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়, আর পাহাড় পরিমাণ আমল করলো, দুনিয়া ভরা আমল করলো, নিয়ত সহি না, আর এই সমস্ত আমল ও মেহনতের কোন মূল্য নেই আল্লাহ তাআলার কাছে। একজন লোক জেহাদের ময়দানে জেহাদ করতেছে, কি করতেছে ভাই? জেহাদ বিস্তারিত, তরবারির জেহাদ, গলা কাটানোর মাসলা, এখানে জান দেওয়ার মাসলা, রক্তাক্ত হওয়ার মাসলা, ক্ষতবিক্ষত হওয়ার মাসলা, যে কোনো অঙ্গহানি হয়ে যেতে পারে, জীবনও চলে যেতে পারে, অঙ্গহানি হলে সারা জীবনের জন্য সে তার এই অঙ্গহানিতে তাকে বরদাস্ত করে যেতে হবে। এত বড় মাসলা, আর সেই লোকটা জেহাদ করতেছে এত বীরত্বের সাথে, শত্রুর মোকাবেলা করতেছে যে একাই দশজনের মোকাবেলা করতেছে, অর্থাৎ দশজন যা কাজ করে সে একাই তা করতেছে, দশজনে যে তাকাজা পুরা করে সে একাই সে তাকাজা পুরা করতেছে। সাহাবারা তো বলতেছেন একথা যে মোবারক হোক এ লোকটা, মোবারকবাদ দিতেছেন যে এইরকম জেহাদের ময়দানে একাই এত লোকের তাকাদা পুরা করা বড় বীরত্বের বিষয়, যার কারণে রসুল্লাহ সাল্লামের কাছে তার কথা আলোচনা হইতেছে, ইয়া রাসূলুল্লাহ বড় আজীব এই লোক, একাই দশজনের মেহনত করতেছে। তো হুজুর সাল্লাম ফরমান হুয়া জাহান্নামী, সে তো জাহান্নামী। খুব চিন্তা করেন, কলজা কাঁপা উঠার মতো কথা, এত মেহনত করতেছে জেহাদের ময়দানে আর হুজুর কি বলতেছেন সে তো জাহান্নামী। তো সাহাবীর দিলের মধ্যে কথা আসছে যে আল্লাহ রসুল যেটা বলছেন এটা অবশ্যই সত্য বাস্তব, এটাই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু আমি তার শেষ অবস্থাটা দেখতে চাই। কেন কেন হুজুর সাহেব এই কথাটা বলতেছেন, এ বাস্তবতাটা কোথায় একটু দেখি, শেষ পর্যন্ত অপেক্ষা করি। তো দেখা গেল লোকটা জেহাদের ময়দানে আহত হয়ে গেছে, কি হয়েছে আহত হয়ে গেছে, একাই দশজনের কাজ করি ফেলাইতেছে, বাঁশ কাটতেছে, খুঁটি লাগাইতেছে, তার বাঁধতেছে, চট উঠাইতেছে, এত কাজ করতেছে, গাড়ি ঠেলতেছে, রড টানিয়ে আনতেছে, পানির লাইন লাগাইতেছে, গ্যাসের লাইন লাগাইতেছে, বিদ্যুতের লাইন লাগাইতেছে, আরে বাপরে বাপ, সব সেক্টরে সে, সব সেক্টরে সে। স্বাভাবিকভাবে চোখে লাগার জিনিস, স্বাভাবিকভাবে নজরে আসার জিনিস, যে জানকে জান করতেছে না, আরামের কোন চিন্তাই করতেছে না, মনে হয় যেন সে তার জান খাপাই দিবে, শেষ করে দিবে। হঠাৎ তার সিঁড়ি পড়ে গেছে নিচে, বাঁশ ভাঙি পড়ে গেছে, পাইপ ছুটি পড়ে গেছে, পড়ে কোমরও ভাঙছে, পাইপ পড়ছে মাথার উপরে, মাথাও পাচ্ছে। কথা বলছেন, কারেন্টের লাইন ঠিক করতেছিল, অসাবধানতার কারণে চট করে কারেন্ট ধরিয়া ঝটকা দিয়ে ফালাই দিছে, আহত হয়ে গেছে। গরম পানির লাইন ঠিক করতেছিল, পাইপ ফাইটা গরম পানি করিয়া মুখ জল খাই গেছে। অনেক দূর থেকে সফর করিয়া আসতেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া ক্ষতবিক্ষত হয়ে গেছে, তো লোকটা আহত হয়ে গেছে। আহত হওয়ার পরে সাথীরা আহত লোকটাকে ধরাধরে করিয়া এক পাশে লয়ে আসে, আর অন্যরা বলতেছে হানি আল্লাহকা, মোবারকবাদ তোমার জন্য, মোবারকবাদ, তুমি আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য এত বড় কোরবানি দিছ, তোমার জন্য কি হোক, কি হোক, মোবারক হোক, তোমাকে আমরা কি জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। তো সেই লোকটা করতেছে, না না আমি তো আল্লাহর জন্য করি নাই, আমি আল্লাহর জন্য করি নাই, হ্যাঁ তবে কার জন্য তুমি করছো, বলে আমার গোত্র এবং গোষ্ঠীর নামের জন্য করছি, যাতে লোকেরা বলবে অমুক গোত্রের লোক এত বড় কোরবানি দিয়ে গেছে, আমার নামে সড়ক হবে, আমার নামে কত কিছু হবে, আমার গোত্রের নাম হবে। মানুষ বহুদিন পর্যন্ত আমার কথা আলোচনা করবে, ইতিহাস হইব আমি মানুষের কাছে, কি হইব ইতিহাস, যন্ত্রণা, ক্ষত, রক্ত প্রবাহিত হইতেছে, জখমের কষ্ট সহ্য করতে না পারি নিজের তরবারি দিয়ে নিজে আত্মহত্যা করছে। এই জন্য মেরে ভাই আর বুজুর্গ, নিয়ত বহুত জরুরি। ঘর থেকে বাইর হইতে নিয়ত করাছে যে আমি কেন বাইর হচ্ছি, কি জন্য, সবাই বৃহস্পতিবারে আসবে আমরা কেন যাইব মঙ্গলবার রাত্রে, বিষয়টা কি, কি কাম, কেন ইস্তেমার নামে মাঠে কেন জমা হইব, এই দূর দূরান্ত সফর কেন করব, চিল্লা কি নিয়তে, তিন দিন কি নিয়তে, আড়াই ঘন্টা কি নিয়তে, তালিমে কি নিয়তে বসতেছি, মাসড়ায় কি নিয়তে বসতেছি, সপ্তাহের দুই গ্যাস মোকামি ও বেরুনি কেন, উদ্দেশ্যটা কি, এখানে নিয়তটাকে আগে ঠিক করতে হবে। নিয়ত মানুষের মধ্যে স্পিরিট তৈরি করে, মানুষের মধ্যে শক্তি পয়দা করে, যেরকম বাষ্প ইঞ্জিনকে চালায়, বাষ্প ইঞ্জিনকে চালায়, যেরকম পেট্রোল এবং গ্যাস ইঞ্জিনকে হরকত দেয় এবং ইঞ্জিনকে গরম করে, ইঞ্জিনকে হরকতের মধ্যে নিয়ে আসে তো গাড়ি চলে, গাড়ি চলে, ঠিক এরকম নিয়ত। নিয়ত মানুষের মধ্যে জজ্বা পয়দা করে, মানুষের মধ্যে মেহনতের স্পিরিট পয়দা করে, যত নিয়ত খালেস হয় তত তার মেহনতে গতি বাড়তে থাকে। সাহাবাদের নিয়ত খালেস ছিল, তারা আল্লাহকে রাজি করার জন্য সবকিছু করত, তো তাদের কারগুজারি হায়াত সাহাবার মধ্যে শুনেন, ময়দানকে ময়দান ফাতে করতেছে, জান লাগাইতেছে, মাল লাগাইতেছে, কিন্তু যখন দুনিয়া সামনে আসতেছে তো নিজেকে সরাইতেছে সেখান থেকে, যখন দুনিয়া আসতেছে নিজেকে সেখান থেকে সরাই নিতেছে, গায়ে কাপড় নাই, পেটে খাবার নাই, গুপ্তধন পাইছে, মানে গুপ্তধন রাজার রাজকীয় সম্পদ যেটা রাজা বিশেষভাবে নিজের জন্য সঞ্চয় করে রাখে, সেই বাক্সটা পেয়ে গেছে, যে বাক্সের মধ্যে আছে অনেক দামি হীরা মণি মুক্তা জওহার, বিজয় বেশি মুসলমান সে দেশে দাখিল হয়েছে, আর ওই সম্পদটা ওই সাহাবির হাতে আসছে, তিনি সেটাকে নিয়ে আসি বাইতুল মালে জমা করতেছেন, কোথায় জমা করতেছেন, আর অনেক ভারী, যারা দেখতেছে তারাও দেখতেছে যে ভারী, এর হাতে ভারী, কারো হাতে ভারী জিনিস হলে যে দেখে সে তো অনুভব করে নাকি ভারী জিনিস, তো সবাই বলছে ভাই এটা কি, এটা কি, বলে আমি তো খুলি দেখি নাই, বলে খোলো, খোলার পরে দেখে অনেক মূল্যবান সম্পদ, দামি দামি হীরার টুকরা, মণিমুক্তা ভরা, তো এত এই এত দামি হীরা মণিমুক্তা ভরা বাক্সটা, আর ওই লোকটা দুইটাকে লোকেরা দেখতেছিল যে লোকটা গায়ে কাপড় নাই, সতর ডাকার মতো কাপড় আছে, পেটটা পিঠির সাথে লাগি রয়েছে, বোঝা যায় ক্ষুধার্ত মানুষ, অভাবগ্রস্ত মানুষ, তো লোকেরা জিজ্ঞেস করতেছে তুমি কে, তোমার নাম কি, কোন গোত্র, বলে কোনো দরকার নাই আমার এসব পরিচয়ের, কোনো দরকার নাই, যার জন্য জমা করছি সে জানলেই হইল, যার জন্য জমা করতেছি সে জানলেই হইল, যদিও আমি সবচেয়ে বেশি উপযুক্ত ছিলাম অভাব আর অভিযোগের দিক দিয়ে আমি সবচেয়ে উপযুক্ত ছিলাম যে এটা আমি নিয়ে যাই আমার জরুরত পুরো করি, কিন্তু আমি আল্লাহর ভয়ে জমা করতেছি বাইতুল মালের মধ্যে, এটা মুসলমানদের ইস্তেমাই মাল, সবাই হক আছে এর মধ্যে, সবাই হক আছে এর মধ্যে, নিয়ত যখন খালিস হয় তো মানুষের ধ্যান ধারণা চিন্তা সবকিছু বদলাই যায়, সবকিছু বদলাই যায়, এই জন্য দোস্ত নিয়তকে আগে ঠিক করা চাই, কেন এই মাঠে আসা, কেন বা তবলিগের নামে এই ঘোরাফেরা। এক আল্লাহকে রাজি করা ছাড়া আর কিছুই নেই। কি হবে নিয়ত ভাই? এক আল্লাহকে রাজি করা ছাড়া আর কিছুই নেই। যা আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যা, এটা ওই মেহনত, যে মেহনতের দ্বারা আল্লাহ নবীদের উপর রাজি হয়েছেন, যে মেহনতের মাধ্যমে আল্লাহ সাহাবাদের উপরে রাজি হয়েছেন। আর আল্লাহ তাআলা রেজামন্দিওয়ালি এবং সন্তুষ্টজনক জিন্দগি আল্লাহ তাআলা এই মেহনতের দ্বারা সাহাবাদেরকে নসিব করছেন। ওই জিন্দগি, যে জিন্দগি দ্বারা আল্লাহ রাজি হন, যে জিন্দগি হাসিল করলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়, এই মেহনতটা এই জন্যই আমি করতেছি যাতে আল্লাহকে রাজি করার আর আল্লাহকে সন্তুষ্ট করার জিন্দগি আমি হাসিল করতে পারি। এই মেহনতের আগা গোড়াই আল্লাহকে রাজি করার জন্য। যদি মেহনত করতে করতে কখনো দুনিয়া সামনে আসে, যদি মেহনত করতে করতে দুনিয়ার কোনো সুযোগ সুবিধা, দুনিয়ার কোনো আরামের এবং ভোগ বিলাসিতার অবস্থা সামনে আসে, তো সেটা আমার কাছে কোনো মূল্য রাখে না, আমি ওটা কুরবান করব যাতে আল্লাহ আমার মেহনতের বদলে আমাকে আখেরাতে পুরা পুরা দেন। আমি আল্লাহর কাছে আশা করি, এই দুনিয়া আমার মেহনতের কি বদলা দিবে, সারা দুনিয়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু মূল্য আল্লাহর কাছে একটা মশার পাখা সমানো নয়। আমি আমার মেহনতের বদলে কি চাইব এখানে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরাম কিরকম কুরবানি দিয়েছিলেন ইসলামের জন্য, দ্বীনের জন্য। এরপরে আল্লাহ তাআলা যখন তাদের কুরবানির উপরে দুনিয়ার ফতুহাত এবং দুনিয়া তাদের সামনে পেশ করলেন, দেশকে দেশ মুসলমানদের করাগত হইতেছে, আয়াতটা আসতেছে, বিভিন্ন দেশের রাজভাণ্ডার গুলো মুসলমানদের হাতে আসতেছে, মদিনায় মালের স্তূপ পড়ে যেতেছে, সোনা চাঁদি স্তূপ পড়ে যেতেছে, এসব কিছু দেখি মেহনত করেনওয়ালারা কানতেছে, কি করতেছে, কানতেছে। বলে কান্দ কেন, আজকে তো তোমাদের আনন্দের দিন ছিল, আমিরুল মোমিনীন কেন কানতেছেন, আজকে তো আমাদের কিসের দিন, আনন্দের দিন। না না, আনন্দের দিন না, আজকে কান্নার দিন। এই জন্য যে আল্লাহ তাআলা কি আমাদেরকে আখরাতের বদলা দুনিয়ায় দিয়ে দিতেছেন, আর আখরাতে কি একথা বলে দিবেন যে যা দেওয়ার তোমাদেরকে দিয়ে দিছি, আমার কাছে আজকে কিছু নেই তোমাদের জন্য। তাহলে আমাদের মতো পরাকপাল, আমাদের মতো অভাগা আর কেউ নেই, আমাদের মতো অভাগা আর কেউ নেই। এ আল্লাহ, আমাদের মেহনতের বদলে আপনি আমাদেরকে দুনিয়াতে দিয়েন না, আমরা আখরাতে চাই, আমাদের মেহনতের বদলে আমাদেরকে আখরাতে পুরা পুরা দিয়েন। কেননা আখরাতের জিন্দগি বাস্তব, দুনিয়ার জিন্দগি ধোকা, দুনিয়ার জিন্দগি আজও কাল হোক শেষ হবে, আখরাতের জিন্দগি শেষ হবে না। দুনিয়ার জরুরত এটাও ক্ষণস্থায়ী, আখরাতের জরুরত চিরস্থায়ী। ইয়া আল্লাহ, আমার তো আখরাতের জরুরত বেশি, আমার আখরাতের প্রয়োজন পুরা হওয়া দরকার, আমি আমার মেহনতের বদলা আখরাতে চাই। এই নিয়ত, সহি নিয়ত, তসহিহ নিয়ত যে বলা হয় না তবলিগের মধ্যে, তসহিহ নিয়ত মানে নিয়তকে সহি করতে থাকা, নিয়তকে সহি করতে থাকা। কোন সময় একথা মনে করেন না যে তিন চিল্লা দি ফেলেছি, বহুদিন থেকে তবলিগে লাগা আছি, মুরব্বীদের সাথে সম্পর্ক, কাদের সাথে, ওরে বাপ রে বাপ, হটলাইন, হটলাইন বুঝেন, হ্যাঁ একবারে ডাইরেক্ট কানেকশন, এমনি রিসিভার উঠেলেই হ্যালো কইতেই ধরে, এটা হলো হটলাইন। মুরব্বীদের সাথে আমার হটলাইন আছে, কাকরালে আমি বছরে ছয় মাস করে লাগাই তরতিবের সাথে, আমি জিন্দগি আমার ছ মাসের উপর, তিন চিল্লা কতবার দিছি, কত মূল সফর করছি, ধোকা খাইব না এগুলার কারণে। এই পুঞ্জির উপর ভরসা করিয়া নিজের ব্যাপারে নিশ্চিত হয়ে যাইব না যে আমার হয়ে গেছে, আমার আর দরকার নাই। কানাত পয়দা হয়েছে, আত্মতুষ্টি, বহুত কোরবানি দিছি। আরে মিয়া, আমি যখন তবলিগে লাগছি তখন তোমরা, তোমার বাপও লাগে নাই তবলিগে, তোমার চোদ্দ গোষ্ঠীর কেউ লাগে নাই, কেউ ছিল না। এই মসজিদে গাছের এলাম করতাম তো ধাক্কায় বাইর করে দিত। আজ এটা মার্কাজ মরকজ, এটা আজকে মরকজ সিলেটের লোকরা করে মরকজ, এটা মরকজ। আমার মেহনতে হয়েছে, কথা বলছে না না, কত কোরবানি দিবেন আপনি, কত ইবাদত করবেন আপনি, কত আমলের পুঞ্জি দেখাইবেন? শয়তানের চাইতে বেশি দেখাইতে পারবেন? শয়তানের চাইতে বেশি দেখাইতে পারবেন? বেশি দেখাইতে পারবেন না। শয়তান ফেরেশতাদের মধ্যমণি হয়ে গেছিল, মোয়াল্লিম হয়ে গেছিল, ফেরেশতাদেরকে নসিহত করতো, ওয়াজ করতো, ফেরেশতাদের মধ্যে বয়ান করত। কে? শয়তান না, কবি এলা মিম্বর বানানো হয়েছিল আসমানে, ফেরেশতারা জমা হইতে সে নসিহত করতো, ওয়াজ করতো, ফেরেশতারা খুব মজা লেগে শুনত, খুব মুতাসির হইতে ফেরেশতারা। ধোকা খাইবেন না, সুন্দর বয়ান করতে পারার কারণে ধোকা খাইবেন না, সুন্দর বয়ান শয়তানও জানত। সারা আসমানে এমন কোন জায়গা নাই যে যেখানে সে ইবাদত করে নাই। কত করবেন আপনি ইবাদত? চিল্লা কত দিবেন? এই সব কিছুর পরে খালি একটা শব্দ বলছিল, কি বলছিল? আনা আনা। কি বলছিল? আনা আনা মানে আমি, আই এম। হ্যাঁ, আমি কি কম? চিনো আমারে, আমার সামনে রায় দাও, কথা কও, আমার রায় কাটো, চিনো আমারে। কালকের ছেলে তবলিগে লাগছে, নাক টিপলে দুধ গলে, আবার বড় কথা কও, কি বুঝো তবলিগের? কবে লাগছি তবলিগে জানো? সব শয়তানি কথা, এসব কলমা শয়তানি কলমা, শয়তান কওয়াইতেছে এগুলা। কে কওয়াইতেছে? শয়তান কওয়াইতেছে। আমার আজকে ফজর আগে একজন সাথী আসছে, আসি করে যে হুজুর আপনার তো বয়ান তাই হয়েছে, ওইখানে গাড়ি তৈরি আছে আপনার জন্য, ওখানে যে নামাজ পড়তে পারেন অথবা এখানে পড়লে এখান থেকে নিয়ে যাব। তো হঠাৎ একটা কথা দিলের মধ্যে, আল্লাহ তাআলা শুকর, দিলের মধ্যে আসছে, আমার বাবা ছিল পেঁয়াজ ব্যবসা করত, একসময় বড় পাইকার বড় আড়তদার হয়ে গেছে শেষে, কিন্তু ছোট কালে উনি ব্যবসা শুরু করছেন মাথার উপরে এই টুকরি লইয়া, পেঁয়াজ লইয়া বাজার বাজার ঘুরত। আমার দাদা দাদির একমাত্র সন্তান এ তিন ছিলেন, উনি ছেলে, ভাই আর বোন দুজনে ছিলেন। আমার বাপরে মুরব্বীরা করতে হচ্ছে পেঁয়াজ বিহারি, আমার করে করতে পেঁয়াজ বিহারি বলা। তো আমি, আমার এত কান্না আসতে করলাম যে রে পেঁয়াজ বিহারির বলা, তোর এই তবলিগে না হলে কে মুলে, তোর লাই গাড়ি, তোর যোগ্যতার কারণে, তোর যোগ্যতার কারণে না, এটা আল্লাহ তালার মেহরবানি, আল্লাহর স্থান। মৌলানা সাইদ আহমদ খান সাহেব রহমতুল্লাহ বলতেন, যখন লোকেরা আমার সাথে মুসাফা করে তো আমি তখন আমার কই যে সাইদ তোমার সাথে মুসাফা করতেছে না, তবলিগের সাথে লোকেরা মুসাফা করতেছে। তোমারে যদি আজকে আল্লাহ তবলিক থেকে ধাক্কায় ফেলাই দে, দুই পয়সা দিয়ে মুলাব না, কেউ সালামও দিব না, কেউ মুসাফাও করবো না। মাজমা কে মাজমা, পাঁচশো জামাত চারশো জামাত মুসাফা করতেছে, তুমি তোমার ভিতরে অহংকার পয়দা করিও না, তোমার সাথে মুসাফা করতেছে না, তবলিগের সাথে মুসাফা করতেছে লোকেরা। তোমার কোরবানি, তোমার ফিকির, তোমার যোগ্যতার কারণে নয়, আল্লাহ তোমারই ব্যবহার করতেছেন। শুকর আদায় করো আল্লাহ তাআলার। কথাবার্তা এরকম বলো যে কথার মধ্যে তাওয়াজু পয়দা হয়, প্রকাশ পায়, বিনয় প্রকাশ পায়। ভাই আমি তো কিছু করতেছি না, তোমরা মেহনত করতেছ, তোমরা কোরবানি দিচ্ছ, আমি তো একটা বেকার লোক। আল্লাহ তোমাদের উছিলে আমারও কবুল করি নাই, তোমাদের উছিলে আমারও আল্লাহ তাআলা চালায় নাই। লক্ষ লোকের মাজমা আসবে, এই লক্ষ লোকের মাজমার মধ্যে কারে কার উছিলে পুরা মাজমারে আল্লাহ হেফাজত করতেছেন তারা কে তালাশ করে বাইর করবো? কেউ কারো ভিতরে নিয়তকে বাইর করতে পারবে? আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে কার ভিতরে নিয়ত কি? ওই মাজমা থেকে লোকটাকে কে বাইর করবো? যে কার কান্না, কার কোরবানি, কে কি কোরবানি দিয়ে এসতেছে, কার ঘরে চুলা নিভে এসতেছে? একটা মাত্র গরু পালতেছে, কোরবানির আর মাত্র 6 মাস আছে, যে বছর থেকে ওটা পালতেছে। এখনই মানুষের 10,000 টাকা মূলেছে, 600 টাকার কিনা গরু, 1,000 টাকার কিনা গরু, কোরবানির সময় গরুটা 20,000 টাকা দেবে। গরিব চিন্তা করলে সে 20,000 টাকা দিয়ে ঘরে ছাউনিতে নাই, বৃষ্টির সময় পানি পড়ে, শীতের সময় থাকা যায় না, বেড়াগুলো সব ভাঙিয়েছে, দিন মজুর আমি একসাথে এত টাকাও জোগাড় করতে পারি না, ঘরের সব জরুরিগুলো পুরা করতে পারি না, মেয়েটার বিয়ের উপযুক্ত হয়ে গেছে, এই সব স্বপ্ন দেখতেছে সে, বিবিও স্বপ্ন দেখতেছে, বাচ্চারাও স্বপ্ন দেখতেছে। আর 6 মাস, আর কয় মাস? 6 মাস পরে আমরা 20-25,000 টাকা একসাথে পাইলে আমাদের অনেকগুলো কাজ হবে। ছেলেরও অনেক বায়না, আব্বু আমার এটা নাই ওটা নাই বলে, আব্বু 6টা মাস অপেক্ষা কর, নতুন লুঙ্গিও লই দিব, জামাও লই দিব, সবই লই দিব। কিন্তু এমন সময় পৌঁছছে তবলি গলারা, জামাত পৌঁছছে, কাজ করতে করতে তারে ধরছে, তার পিছনে মেহনত করতে করতে করতে করতে তারে তৈরি করে ফেলছে তিন চিল্লার জন্য তৈরি করে ফেলছে। বলছে ভাই 3 চিল্লা দিলে কত টাকা লাগবে? বলে 3 চিল্লা দিলে তো কমসে কম 7-8,000 টাকা কমসে কম খরচ হবে। তৈরি হয়ে গেছে সে কোরবানির উপরে, বিবিরে পূজালো, এরা ঘরে গিয়ে পর্দার আড়ে থাকে বিবিরে তরকিব দিল, সাহাবাদের মেয়েদের কোরবানি শুনাইলো, বিবিও তৈরি হয়ে গেল, গরুটা 10,000 টাকায় বিক্রি করে ফেললো, গরু বেচা দিল তাদের দিয়ে 2,000 টাকা ঘরে দিয়ে আসছে, 8,000 টাকা লইয়া আসে আল্লাহ রাস্তায় বাইরে গেছে। বিবিও কাঁদতেছে, বাচ্চারাও কাঁদতেছে, আমাদের সবার স্বপ্নই শেষ হয়ে গেছে। কে বলবে এই লোকটার কোরবানির কারণে পুরা মাজমাকে আল্লাহ চালাতেছে? এই লোকটাকে তালাশ করে কে বাস করবে? সে যদি মুখলেস হয় সে তো তার কোরবানির কথা করবে না কারো কাছে, লুকাবে। কে বলবে ওই যে রিক্সাওয়ালা 3 চিল্লা দিতেছে, 1 চিল্লা পরে তার পয়সা শেষ হয়ে গেছে, এসব নামাজের পরে খাওয়া দাওয়া করে ছাত্রীরা যখন শুয়ে যায় সে ফিস ফিস করে আমির সাহেবের কানে বলে, আমির সাহেব আমানত আপনার কাছে, বলবেন না কারো কাছে, আমি রাত্রে কিছু সময় আমি একটু রিক্সা চালাই, তাহলে আমি কিছু কামাই করলে দিনের বেলা সাথীদের সাথে আসতে পারি, পয়সাও জমা দিতে পারবো, আমার অবস্থাটাও কারোর সামনে প্রকাশ পাবে না, আপনি আমাকে রাত্রে একটু ইজাজত দিয়ে রাখেন, আমি এখানে আমার পরিচিত রিক্সাওয়ালা আছে তার সাথে কথা বলছি, রাত্রে এসার পরে তার রিক্সাটা আমাকে দিবি। কে জানে কার কোরবানির কারণে, কার এই সমস্ত কোরবানি গুলো আসমানে উঠতেছে আর আসমান থেকে ফয়সালা হইতেছে, আর তার এই কোরবানির উপরে আল্লাহ পুরা দুনিয়াতে কামকে চালাইতেছেন, মজমাকে চালাইতেছেন। আমি তো মনে করতেছি যে আমার ফিকির সব হইতেছে, আমার কোরবানিতে সব হইতেছে না দোস্ত আবু মানে ইসুফ তার পুত্র ফরমান, যেরকম কলমার মেহনতের দ্বারা তোমরা সারা দুনিয়ার সমস্ত মখলুকের শক্তিকে অস্বীকার করো, যে মখলুক থেকে হয় না, আসবাব থেকে হয় না, কেউ কিছু করতে পারে না, ঠিক নিজেকে অস্বীকার করো যে আমার দ্বারাও হয় না, আমার মেহনত দ্বারাও হয় না, আমিও কিচ্ছু করতে পারি না, কারণ ওয়ালি জাত আল্লাহ, আল্লাহ তাআলা কাম চালাইতেছেন আল্লাহ করতেছে, বয়ান করা সহজ, সারা দুনিয়ার সব কিছুকে অস্বীকার করা সহজ, নিজের মেহনতকে অস্বীকার করা, নিজের মেহনতকে অস্বীকার করা। আজকে যত সাথীদের আপসের মধ্যে লড়াই, বিভিন্ন জায়গায় যে আপসের মধ্যে টানা হেসরা, সব এর কারণেই প্রত্যেকে নিজের মেহনতকে সামনে নিয়ে আসছে, অথচ সে জানে না যে তার মেহনত খোদার কাছে কবুল হয়েছে কি নাই, মতের সাথে তাকে খবর দেওয়া হবে হয়েছে অথবা হয় না। মানে ইসুফ সাহেব ফরমান যে মতের পরে তোমার বুক চিরে তোমার দিল বাইর করা হবে, দিলকে চিরা হবে, ভিতরে কি জজবা নিয়ে গেছ সেটা দেখা হবে, কি জজবার উপর আমল করতে, তোমার আমলের জজবা কি ছিল, কোন জিনিস তোমাকে আমলের দিকে নিত, লোক দেখানো, পদ, আমির হওয়ার জজবা, মুরব্বী হওয়ার জজবা, বড় হওয়ার জজবা, মিম্বারের মাইকের জজবা, লোকের সামনে নিজেকে প্রকাশ করার জজবা, পরিচিত হওয়ার জজবা, না দুনিয়া হাসিল করার জজবা, তবলিগে লাগছে তবলিগের বরকতে, ম্যাজিস্ট্রেটরা লাগছে, জজরা লাগছে, সেনাবাহিনীর লোকেরা লাগছে, পুলিশ বাহিনীর লোকেরা লাগছে, ব্যবসায়ীরা লাগছে, চেয়ারম্যান মেম্বার মেয়ররা লাগছে, সব সব করে লাগাই দিছে, আর তুমি তবলিগের ব্যাস ধরে ভিতরে ঢুকা এদের সাথে লাইন করে করে দুনিয়া বানাইতেছ, আল্লাহ দেখতেছে, এগুলো আল্লাহ সব দেখতেছে, কি জজবে তুমি তবলিগে লাগছ, পাগড়ি দিয়ে বিচার হবে না, লম্বা জামা দিয়ে বিচার হবে না, কপালের দাগ দিয়ে বিচার হবে না, ভিতরের দিল দিয়ে বিচার হবে কেমতের দিল। দাড়ি ইহুদিরাও রাখে দাড়ি, পাগড়ি শিখিরাও বাঁধে, খোলেই না, বাঁধে যে একবার বাঁধে যা খোলে না, তোমার রাজি আল্লাহ তালা আনো এক জায়গা দিয়ে যাইতেছেন, দেখতেছেন একটা পাদ্রি তার গির্জায় বসা উপরের তলায়, মুসলমানদের খলিফা আসতেছেন আমিরুল মোমিনীন, তো উনাকে দেখার জন্য সে জানালা খুলছে, কি খুলছে জানালা খুলে উঁকি দিয়ে দেখতেছে, হতমর যেন নজর তার উপর পড়ছে, দেখলেন যে কঙ্কাল মানুষ না একটা কি কঙ্কাল, এত মোজাহাদা করতেছে, এত মোজাহাদা, আর দুনিয়ার প্রতি অনীহা, যে মোজাহাদা করতে করতে কি হয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে। অমর যেন নজর তার উপর পড়ার সাথে সাথে দুই চোখ দিয়ে ধর ধর করে পানি আসে, জিজ্ঞাসা আমিরুল মোমিনীন কাঁদতেছেন কেন, এই তো পাদ্রি, বলতেছে কাঁদতেছি তারে দেখেই আমার পুরানোর ওই আয়াত স্মরণ হচ্ছে, আমিলা নাসিবা তাসলা নারান হামিয়া তুস্কা মিন আইনিল আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়ে লা ইয়াসমিনু ওয়া লা ইউগনি মিন জুউ। আল্লাহ তাআলা বলেন বহুত মেহনত করনে ওয়ালা, বহুত মুজাহাদা করনে ওয়ালা, বহুত কুরবানি দেনে ওয়ালা, কুরবানি দিতে দিতে দিতে দিতে মেহনত মুজাহাদা করতে করতে নিজেরে শেষ করে ফেলতেছে, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তাসলা নারান হামিয়া, জ্বলন্ত আগুনে এদেরকে আমি নিক্ষেপ করব, গরম আগুনের মধ্যে এদেরকে আমি পৌঁছে দেব, তুস্কা মিন আইনিল আনিয়া, গরম পানি খাওয়াবো এদেরকে আমি, পান করাই দেব, তাদের জন্য কোনো পানীয় এবং খাবারের ব্যবস্থা নাই সেখানে, মোজাহাদা তো সে করতেছে কিন্তু তরিকা। মেরে ভাই আর বুঝলো, আল্লাহ আমাদের হেফাজত করেন সহিহতের সাথে, সহি জজবার সাথে আল্লাহকে রাজি করার আগ্রহের সাথে হুজুর সালামের তরিকায় আখরাতই একমাত্র মাকসাদ বানাইয়া, আখরাতকে একমাত্র মাকসাদ বানাইয়া আল্লাহ যেন মৌত পর্যন্ত আমাদেরকে দিনের কাজের সাথে লাগি থাকার তৌফিক নসিব করে, আর কোন জজবা না থাকে, না দুনিয়া, না মাল আসবাব, না নাম নমুদ, না শোহরত প্রসিদ্ধি, একটাই চাই যে আল্লাহ রাজি হয়ে যান, আল্লাহ রাজি হয়ে যান। আল্লাহ যার উপর রাজি হয়েগুলো তার বেড়া পার হয়ে গেছে, আল্লাহ যার উপর নারাজ হয়েছেন তার বেড়া গরক হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে নারাজি থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। হে আল্লাহ, আপনার কাছে আপনার সন্তুষ্টি আর জান্নাত চাই, আর আপনার নারাজি আর জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহর সন্তুষ্টির শেষ কোথায়? কোথায়? জান্নাত। আর আল্লাহর নারাজির শেষ কোথায়? জাহান্নাম। রোজানা তিনবার সন্ধ্যায় সকালে দোয়া পড়া, দোস্ত আমাদের নিয়ত যেন সহি থাকে। আমরা এক মজমা, পুরা বাংলাদেশের থাকা মজমা, এই মজমা নজম আলী মজমা, এরা খিত্তাওয়ালী, পুরা ময়দানের আনেওয়ালা মজমার এরা মেজবান। এরা কি? আপনারা কি মেজবান না মেহমান? সবাই আগে যখনই এই ময়দানে পৌঁছছেন তখনই মেজবান হয়ে গেছেন, বাড়িওয়ালা। কি হয়েছেন আপনারা? আপনারা বাড়িওয়ালা। আজকে রাত্রে থেকে রওনা হবে সারা বাংলাদেশ থেকে যেসব জেলাগুলোর প্রথম অংশে এসছে মা আল্লাহর বান্দারা মুজাহিদিনরা রওনা হয়ে যাবে। কেউ বা দোকানে তালা লাগাবে, কেউ বা বিভিন্ন শ্বশুরবাড়ির পারে ঘর বন্ধ করে আসবে, তার সমস্ত প্রোগ্রাম সব ক্যান্সেল করে দিয়ে এই চার পাঁচটা দিনের জন্য নিজেরে ফারক করে আসতেছে। কেউ বা চার চার মাসের জন্য, কেউ বা বিদেশের জন্য, কেউ বা দেশে সফর করার নিয়তে 40 দিনের জন্য, দুই মাসের জন্য পায়দল সবার জন্য তৈরি হয়ে আসতেছে আল্লাহর বান্দারা মুজাহিদরা আসতেছে। এসার পরে রওনা হয়ে যাবেন সবাই, সন্ধ্যার দিকেও রওনা হয়ে যাবেন, রাত ভর পৌঁছে থাকবে, বেশিরভাগ মজমা কাল সকালে পৌঁছে যাবে। আনওয়ালা এই মজমা কি? কি ভাই? কাদের মেহমান? আপনাদের মেহমান, আপনাদের মেহমান, আপনাদের মেহমান। আল্লাহ রাসূল বলছেন, মান ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, যে আল্লাহর উপর ইমান রাখে, আখিরাতের উপর ইমান রাখে, সে যেন মেহমানের মেহমানদারি করে, মেহমানের সম্মান করে, মেহমানকে যেন কষ্ট না দেয়, মেহমানের খেদমত করে। যদি মেহমান অমুসলমান হয়, যদি মেহমান হুজুর সাল্লামের ঘরের সব বিবিদের ঘরের খানা খাই ফেলেছিল যে কি মুসলমান খাইছিল? এগুলা এই সমস্ত ঘটনা মুখস্থ করিয়া মজমার মধ্যে সুবহানাল্লাহ কওয়ার জন্য বলবো না নিজের এটার উপর উঠাবার জন্য? এটা মনে রাখেন, যতদিন পর্যন্ত আমরা তবলিগের মেহনতের মধ্যে নিজের জিন্দগি বানাবার নিয়ত না করব, নিজের জিন্দগি চাই খোদা আপনারে দুনিয়া ভরা সম্পদের মালিক করে দে, আর পুরা সম্পদ আপনি তবলিগে খরচ করে ফেলেন, চাই খোদা আপনারে কেয়ামত পর্যন্ত হায়াত দে, আর পুরা হায়াত আপনি তবলিগে খরচ করে দেন, যদি নিজের ইসলাহের নিয়ত করে না থাকেন বেকার। কি সেটা? বেকার, একদম বেকার, দুই পয়সা দাম নেই। যেন মাওলানা বলে, চিল্লায় বাইর হোক নিজের ইসলাহের নিয়তে, সংশোধনের নিয়তে, আর আমলের মধ্যে লাগো নিজের ইসলাহ সংশোধনের নিয়তে। যত পুরনোই হোক তালিমে বসো নিজের নিজের গরজে। কার গরজে তালিমে বসাটা? কার গরজ? আমার আমার আমার আমার গরজে বসতেছি আমি। আমার আমি হেদায়েতের মোহতাজ, আমি জানি না আমার আমার ব্যাপারে আসমানে কি ফয়সালা হয়েছে। আল্লাহ রসুলকে বলতেছেন আল্লাহ তাআলা, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনি ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদতের মধ্যে এবং আল্লাহ পাকের হুকুমের উপর চলতে থাকেন, হাত্তা ইয়াতিয়া কাল ইয়াকিন আল মউত, যতক্ষণ পর্যন্ত আপনার মউত না আসে। মউত আসা পর্যন্ত মেহনতের মধ্যে আপনি লাগি থাকেন, চলতে থাকেন, থাইমেন না কোথাও। যদি মোহাম্মদ সাল্লামের জন্য ইজাজত নাই, আমি কোন বুজুর্গ যে মোহাম্মদ সাল্লাম যে বড় হয়েছি, তিন ছিল দিয়ে একবার জিব্রাইল হয়ে গেলাম, আমার সব মাফ হয়ে গেছে, আমার আর কিছু করা লাগবে না, শয়তান আমার কাঁধে সওয়ার হয়েছে। এজন্য হুসেন দোয়া শিখেছেন, দোয়া করিও প্রতিদিন সকালবেলা যে দশ বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, আল্লাহ সারাদিন তাকে শয়তান থেকে হেফাজত করবে এবং আল্লাহ ফেরেশতা মোতায়েন করে দিবেন। আর যে প্রতিদিন সকালবেলা দশ বার কুল হুয়াল্লাহ শরীফ পড়বে, শয়তান চেষ্টা করিও তাকে দিয়ে কোনো গুনাহ করাতে পারবে না, আল্লাহ তাকে হেফাজত করবেন, আল্লাহর হেফাজতের মধ্যে চলে আসবে সে। দুকার মধ্যে না থাকি আমরা, খাজা পেন্দার আজকে গর্দদ হাসলে হাসলে খাজা বুঝুস পেন্দার নিজ, মেহনত করেন বলে তো মেহনত কিছু মেহনত কোরবানি দিয়ে মনে করতেছে বহুত কিছু হয়ে গেছে, বহুত কিছু হয়ে গেছে, আসলে কিছুই হয় নাই, কিছুই হয় নাই। প্রতিদিনের মেহনতের মধ্যে নিজের ইসলাহকে সামনে রেখা লাগবে, যে নিজের ইসলাহ সামনে রেখে মেহনতের মধ্যে লাগবে, সে কারোর সাথে দুর্ব্যবহার করবে না, কারোর সাথে দুর্ব্যবহার করবে না, কারোর সাথে খারাপ ব্যবহার করবে না। আর তার মেহনত যদি কামিয়াব না হয় তাহলে সে নিরাশ হবে না, কেননা সে তার নিজের ইসলাহের জন্য লাগছে। সে তো বলবে একথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সারাদিন দুপুর পর্যন্ত, সকাল থেকে দুপুর পর্যন্ত দাওয়াত দিতেছেন চৌরাস্তায় দাঁড়াইয়া, মাইয়া বিনি ও মাইয়ানসুরুনি হাত্তা উবাল্লিগ রিসালাত রাব্বি ওয়া লাহুল জান্নাহ, কে আমারে একটু আশ্রয় দিবে, কে আমারে একটু রাহবরি করবে, রাস্তা দেখাবে, সাহায্য করবে, যাতে আমি আল্লাহ তাআলার দিনে দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে পারি, আমি তার জন্য জান্নাতের জামিন হইব। কে আছো তোমাদের মধ্যে এই দাওয়াত দিতেছেন লোকদেরকে, আর লোকেরা ওনাকে থুতু মারতেছে ওনার চেহারা আনোয়ারের উপরে, আর দুলাবালি মারতেছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে, গালি দিতেছে, সব কিছু। দুপুর বেলা হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা 8-9 বছর অথবা 10-12 বছর বয়সের, উনি অত্যন্ত সুন্দরী ছিলেন, রূপসী ছিলেন, একটা বাটিতে করি পানি নিয়ে আসে, আর বাপের এই দুরবস্থা দেখা জর জোর করি কাঁদতেছে, আর কাপড়দের দিকে ফিরে বলতেছে যে তোমরা আমার আব্বার সাথে এরকম খারাপ ব্যবহার করো, আমার আব্বা তোমাদের কি ক্ষতি করছে, আমার আব্বা আল্লাহর দিকে দাওয়াত দে, তোমাদের কি ক্ষতি করছে, তোমরা মানলে মানবা, না মানলে না মানবা, তোমাদের কোনো সম্পদ খা নাই আমার আব্বা, তোমাদের কোনো গরু উজাড় করে নাই আমার আব্বা, আর আমার আব্বার সাথে তোমরা এরকম খারাপ ব্যবহার করো, এত দুর্ব্যবহার করো, সারা শরীর ময়লা হয়ে গেছে, সারা চেহারা কিরকম ধুলাময় হয়ে গেছে, কেন তোমরা এরকম ব্যবহার করতেছ। হুজুর সাহেব মেয়েকে সান্ত্বনা দিয়ে বলতেছে, মা শান্ত হো, শান্ত হো, অস্থির হইও না, আল্লাহ তোমার আব্বাকে একটা মেহনত দিয়ে পাঠাইছেন, একটা জিম্মাদারি দিয়ে এসেছেন যে দুনিয়াতে আল্লাহর কলমা বুলন্দ হয়ে যায়, কুফর ও শিরক দুনিয়া থেকে মিটে যায়, দুনিয়াতে বসনেওয়ালা হার ইনসান আল্লাহকে চিনে, আল্লাহর সাথে তার তাআল্লুক হয়ে যায়, তার দুনিয়াও সুন্দর হয়, আখিরাতও সুন্দর হয়ে যায়। এক জিম্মাদারি যে তোমার আব্বাকে আল্লাহ পাঠাইছেন, তোমার আব্বা সিদ্ধান্ত নিছে যে এত মরি দেব মেহনত করতে করতে, আর না হোক দিন দুনিয়াতে জিন্দা হবে, দিতে রাখতে হবে, কথা বুঝে মেহনত করলে হলে তো এনিয়ত করবে, মেহনত করলে হলে জজবা তো এটা হবে, তো যখন মেহনত করলে হলে এই জজবা হয়, তখন কারো গালি তারে কাছ থেকে সরাইতে পারে না, কোনো বাধা তারে আটকাইতে পারে না, কারো খারাপ ব্যবহার তাকে আটকায় না, সে বলবে মেহনত আমি আমার জন্য করতেছি, আর আমি এই জন্য করতেছি যে আল্লাহ রাজি হবেন মেহনতের দ্বারা, আল্লাহকে রাজি করা আমার মাকসাদ, আমি তো আল্লাহর রেজামন্দি চাই, আল্লাহর সন্তুষ্টি চাই। আর এই মেহনত আমাকে কতদিন পর্যন্ত করতে হবে, ছুটি নাই, ছুটি নাই। আরে ইউসুফ আলাইহিস সালামের মতো মানুষ, ইউসুফ আলাইহিস সালামের মতো মানুষ, নবীর আওলাদ, কার আওলাদ, নবীর আওলাদ, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, জোলেখার চক্করে পড়ছেন, সেখানেও তিনি তার তাকওয়া, তার পরহেজগারি, তার পবিত্রতাকে তিনি বজায় রেখেছেন আল্লাহর মেহরবানিতে। কার মেহরবানিতে? আল্লাহর মেহরবানিতে। এই মানুষটারে যখন রাজ ক্ষমতার মধ্যে নিয়ে আসা হলো, মন্ত্রিত্ব দেওয়া হইল, তো ওই লোকটা কি করতেছে? ওমা উবাদিউ নাফসি ইন্না আন-নাফসা লা'আম্মারাতুন বিসু, আমি আমারে পবিত্র বলি না, আমি আমাকে পবিত্র বলি না, আমি আমার পবিত্রতা দাবি করি না, কেননা আমার ভিতরে নফসা আছে। কি আছে? নফসা আম্মারা আছে, যে সবসময় মানুষের খারাপের দিকে চালায়, খারাপের দিকে পরামর্শ দেয়। আমার ভিতরে সেই নফস আছে, এই জন্য আমি আমার পবিত্রতা তোমাদেরকে ঘোষণা করতেছি না, আমি দাবি করতেছি না যে আমি পবিত্র। কত বড় দুঃখের মধ্যে যদি ইসমাইল ইসলাম যদি নিজেরা দাবি করতে না পারেন, তো আমরা তিন ছেলে দিয়ে কেমনে দাবি করবো যে আমি ঠিক, আমার আর কিছু লাগবো না। বেড়া 42 চিল্লে দিছে, কত চিল্লে? 42 চিল্লে দিছে, ওজুটা করতে জানে না, ওজুর ফরজও জানে না, মেসওয়াকের সুন্নত তরিকাও জানে না। বাহাত্তর চিল্লে দিছে, নামাজতে নামাজে দাঁড়ায় যে এমনি চিল্লে দেওয়ার আগে যা ছিল তাই, না তকবীরে তাহরিমা কিভাবে, হাত বাঁধা কিভাবে, হুজুর বলছেন সাল্লু কামার এই তুমনি উসাল্লি, নামাজ পড়ো, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখতেছ, আমার নামাজ হুজুর সাসামের নামাজের মতো হয়ে যায়, বয়ানের মধ্যে এগুলাই কই, যখন নিজে নামাজে দাঁড়ায় তো কোনো খবরই নেই, রুকু ঠিক না, সেজদা ঠিক নাই, রুকুর থেকে সেজদা কেমনে যাইব, সোজা হয়ে যাওয়া চাই, কি হয়ে যাওয়া চাই, ঝুঁকে যাওয়া চাই না, ঝুঁকে গেলে সেটা আরেকটা রুকু হয়ে যায়। রুকুর নামাজে দাঁড়াইয়া একবার টুপি ঠিক করছে দাঁড়ানো অবস্থায়, একবার সাইডের ঠিক করছে, একবার রুমাল ঠিক করে, আবার দোনো হাত দিয়ে সাইডের টানে, সারাক্ষণ মশা মারের মাসি মারের নামাজের মধ্যে দাঁড়া যায়, তিন চিল্লা বা উত্তরবার দিচ্ছে। তো নামাজই ঠিক হয় নাই তার এখন পর্যন্ত, নামাজের দুইটা দিক আছে, একটা জাহের একটা বাতেন। জাহের কি? মাসলা মাসায়েল, মাসলা মাসায়েল, কেনা সেই হওয়া মাসলা মাসায়েল, রুকু সেজদা এগুলো সব জাহের নামাজের। বাতেন হলো খুশু, আর খুশুর আলামত কি? যে ভিতরে খুশু আছে, আল্লাহর ধ্যান আছে, আলামত হলো যে তার বাহিরের শরীরটা যখন নামাজে দাঁড়ায় তখন স্থির একদম, নড়াচড়া হয় না, নামাজের মধ্যে দাঁড়াই যায়, দাঁড়িয়ে খাওয়া যায়। সম্পর্মান এর ভিতরে যদি খুশু থাকত দাড়ি খাওয়া যেত না। তো 72 চিল্লে তো ইমানের পরের সবচেয়ে বড় আমল যেটা কি? বড় ইবাদত নামাজ, সেটাই এখনো ঠিক হয় নাই। তো তোমার 72 চিল্লে দিয়ে কিনবা গোলালুর বর্তা বানাইব, এই চিল্লে দিয়া চিল্লা তো জিন্দগি বানাবার জন্য, চিল্লা কিসের জন্য? থোড়াই ঘুরাঘুরি করার জন্য। এটা মোলা ইব্রাহিম সাহেব বলছেন মালয়েশিয়ার পুরনোদের মধ্যে, আমরাও ছিলাম পুরনোদের জোরের মধ্যে, যদি তোমাদের চিল্লা, তোমাদের গাছ, তোমাদের তিন দিন, তোমাদের আড়াই ঘন্টা, তোমাদের মশওয়ারা, তোমাদের বছরের চার মাস, তোমাদের মুলকের সফর, তোমাদের পাঁচ কাম, তোমাদের দশ কাম, তোমাদের 200 কাম, এগুলো যদি তোমাদের জিন্দগি সহি না করে আর এই 6 নম্বর তোমাদের জিন্দগির মধ্যে না আসে, তাহলে তোমাদের এই চিল্লা আর তবলিগের সফর আর ট্যুরিস্টদের সফর সমুদ্রের সৈকতে এক, কোন বেশকম নাই। ওরা সমুদ্রে কিনারে ঘুরে, জঙ্গলে জঙ্গলে ঘুরে, তোমরা মসজিদে মসজিদে, গ্রামে গ্রামে, শহরে শহরে ঘুরো, এই বেশকম। আর মুরগির গোষ্ঠী শেষ করতেছ। চিল্লা মানে কিয়ামত, ওই যে এলাকা যায় ওই এলাকার মোরগই পাওয়া যায় না। এক এলাকা আমরা গেছি, চোখতে তো হুজুর কি জমাত পাঠাইছেন প্রায় 20 জন, এগুলা আমাদের পুরা গ্রামের মুরগি খাইয়ে শেষ করছে, এগুলো দেখলে মুরগি বহুত দূর থেকে ভাগে, রিটার পর নজর পড়ে কই যায় মিয়া বেজবানি মুরগি কি রে, তোরা কি মুরগি খাবার লাগাইছ, জিন্দগি তো মুরগি দেওয়া হচ্ছে কোনো সময়, কোথায় চিল্লা, কোথায় আছিস মেহনত, জিন্দগি বদলায় না, বরং আরো নষ্ট হয়ে আছে। আপনি যদি বিশ্বাস না করেন, আচ্ছা আমার কথা করে আপনার নারাজ হইতেছেন? আমি কিন্তু বেশিরভাগ আমি আমার নিজেরই নিয়োগ করি, আল্লাহ তালা যদি কথাগুলো দ্বারা আমারে ঠিক করে দে, আমারও তো জিন্দগি ভাই বনে নাই। আমরা তো এখন খাতরার মধ্যে, লোকেরা মুরব্বী কয়ে কয়ে আমাকে শেষ করে দিচ্ছে, নষ্ট করে এত মোটা করবার ব্যবস্থা, নষ্ট সোজা হইতে জুতোর বাড়ি লাগে, নষ্ট সোজা হইতে এটা জুতো দিবিটাতে হয়। মালা ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহ, মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহ আব্বা, মালা ইয়াহিয়া সাহেব, মালা ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ, এরা দুইজন হলেন ভাই, বড় ভাই ছোট ভাই। মালা ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ বড় ভাই ছিলেন, বড় তরবিয়ত করনে ওলা ছিলেন। মাওলানা জাকারিয়া সাহেব ওই সময় ছোট, তো উনার মা উনার জন্য একটা বালিশ বানিয়ে দিছে। কি বানিয়ে দিছে? মায়েরা বানা না বাচ্চাদের জন্য বালিশ, কোল বালিশ, মাথার বালিশ, আলাদা আলাদা ছোট ছোট বানায়, ওরা বানিয়ে দিছে। তো একদিন উনার বাপ মাওলানা ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ বললেন, জাকারিয়া বালিশ চাও আমার জন্য, শুইবেন আর কি। তো উনি বাপের কাছে একটু বেশি সোহাগ পাওয়ার জন্য করতেছে, আব্বু আমার বালিশ, আমি এটা কোথায় মারতে থাপ্পড়, আবি সে মেয়েরা, আবি সে মেয়েরা, যখন করেছে আমার বালিশ, এক থাপ্পড় দিয়ে করেছে, এখন থেকে আমার করতেছ, এত বাচ্চা তুই এখন থেকে আমার করতেছ, তোর আবার কি, এখন থেকে আমার কোয়া শিখছ। তো বড় হলি কি বলবি? তরবিয়ত করেন দোস্ত, নিজের তরবিয়ত করেন, নিজের নফসের তরবিয়ত করা দরকার আছে। মাওলানা জাকারিয়া সাহেব ফরমান, একবার তো আমার এমন পিটানি পিটাইলেন ওই আমার কুচিজে, আমার উপরে, আমার উপরে স্যান্ডেল দিয়ে, হাতে স্যান্ডেল ছিল ওটা দিয়ে পিটাইছেন, মাথার উপরে পিটাইছেন, একটু ভালো আমার যে স্যান্ডেলের ওই ফিট দিয়ে পিটান নাই, তলা দিয়ে পিটাইছেন, তলা ছিল নরম স্পঞ্জের না, মাথায় ফাটে ফেলে দিয়েছে দিন আমার। ওই সেদিনের স্যান্ডেলের ফিটা খাইয়া আমার ভিতর থেকে যে আমার বাইরে গেছে, আল্লাহের মেহরবানি, বার্ধক্য আর ওই আমায়, আমার আমার কোন জিনিসে নাই, আমি বাইরে গেছি ভিতর থেকে, মেহনত দোস্ত। এটা চিল্লা দিলে কি হয়? তিন চিল্লা দিলে কি হয়? মুফতি হয়ে যায়, তিন চিল্লা দিলে মহাদ্দেশ হয়ে যায়, সেকুলারিস্ট হয়ে যায়, তিন চিল্লা দিলে কি হয়? তিন চিল্লা দোস্ত আর বুজুর্গ, তিন চিল্লা দিনের উপরে চলার জজবা পয়দা করে, দিনের উপরে চলার জজবা পয়দা করে, আল্লাহ তাআলার সাথে তাল্লুক পয়দা করে, আখেরাতের ফিকির পয়দা করে। এখন তাকে চলতে হবে, এখন তাকে চলতে হবে। আমরা তো ভুল ধারণার মধ্যে পড়ে থাকি, আমরা মনে করছি তিন চিল্লা দিচ্ছি বস হয়ে গেছে, হয় নাই তো, এইমাত্র শুরু হয়েছে, এখন তোমাকে চলতে হবে। চলার জন্য এলেম লাগবে, কি লাগবে? এলেম লাগবে, এলেম ওলাদের সাথে সম্পর্ক কায়েম করো, ইয়া মাদ্রাসায় ভর্তি হয়ে এলেম শিখো। আর যদি বলো যে হুজুর বয়সে মাদ্রাসায় বা ভর্তি করবে কারা? আর আমাদের এখন বিবি বাচ্চা ঘর সংসার কামায় রুজির জিম্মাদারি, আমরা মাদ্রাসায় এখন 12 বছর দিয়া নির্দিষ্ট হিসাবে, তাহলে এলেম হাসিল করা তো মুশকিল। তাহলে এক কাজ করো, এলেম ওয়ালাদের সাথে তাল্লুক কায়েম করো, এলেম ওয়ালাদের সাথে তাল্লুক কায়েম করো, তাদের সাথে তাল্লুক কায়েম করি, তাদের কাছ থেকে নামাজ শিখো, সুন্নতওয়ালা নামাজ শিখো, ফেকার কিতাবগুলোর মধ্যে কাইফিয়তের সালাত আছে, নামাজ পড়ার অবস্থান কাইফিয়ত কি হবে, সিফাতের সালাত আছে, নামাজের মাসাইল গুলো আছে, ওলামাদের কাছে এলেম গুলো আছে, ওলামাদের সাথে সম্পর্ক কায়েম করো, কেরাত সহি করলো ওলামাদের কাছে। তিন চিল্লা তোমার কেরাত সহি হবে না, তোমার কোরআন যে সহি করতে হবে এটার বুঝ পয়দা হবে তিন চিল্লার মধ্যে, এটার জজবা পয়দা হবে তিন চিল্লার মধ্যে। আর কোরআন সহি করার সময় বাইর করতে হবে, যখন তিন চিল্লা থেকে আসি বাড়িতে আসবা, তো সংসারের থেকে, দোকানের থেকে, আর রোজানার কাম থেকে সময় বাইর করে একটা সময় ঠিক করতে হবে, একজন আলেমের সাথে সম্পর্ক কায়েম করতে হবে, ওনাকে বলতে হবে যে হুজুর আমার কিছু সময় আপনার রোজানা দিবেন, আমি আপনার যতটুকু পারি খেদমত করে যাব, আমার কোরআনটা সহি করে দেবেন। অন্তত পক্ষে মা ইয়াজুজু বিহি সালাহ, যতটুকু কোরআন সহি হলে নামাজ সহি হবে অতটুকু আমার সহি করে দিন। এটা কি জিনিস? এলাকার জিম্মাদার সুরা মুরব্বী যখনই আসে জামাতের জিম্মাদার হয়ে যায়, যখনই আসে জামাতের জিম্মাদার হয়ে যায়, চল্লিশ বছর থেকে চলতেছে আলম আলমদার আলম তারা পর্যন্ত সুরাগুলো তার সহি নেই। কোন তবলিক করতেছে লোকটা? হালাল হারামের কোন তমিজ নেই, আসছে সুদের মধ্যে লিপ্ত, সুদ ঘুষের মধ্যে ডুবি আছে, হারাম কামের মধ্যে ডুবি আছে, কোন খবর নাই। না ভাই, জিন্দগি এরকম হলে চলবে না তো। এরকম মজমা দ্বারা আল্লাহ তালা হেদায়তের কাম নেন না, এরকম মজমাকে আল্লাহ হেদায়তের জন্য ব্যবহার করেন না, এরকম মজমাকে আল্লাহ তালা পুরো আলমের হেদায়তের জন্য জরিয়া বানান না। মৌলানা ইব্রাহিম সাহেব বলেন, আল্লাহ সালেহীন সে দোস্তনো কি ইসলাহ কি কাম লেতে হ্যাঁ, যারা নিজেরা নেক হয় তাদেরকেই আল্লাহ তালা অন্যদেরকে নেক বানাবার মেহনতে ব্যবহার করেন। নবীরা সবাই নেক ছিলেন তো আল্লাহ তাদের দ্বারাই নেক বানানোর কাম নিয়েছে। আমরা নেক বানার মেহনতের মধ্যে লাগছি, আমাদের মধ্যে নেকি নাই, বালাই নাই, আমাদের জিন্দগি নষ্ট। তাই আমরা আমাদের জিন্দগি সহি করার জন্য লাগছি। যেদিন আমাদের জিন্দগি সহি হয়ে যাবে, যেদিন আমাদের জিন্দগি আমাদের ইমানিয়াত আমাদের ইমান আকায়েদ আমাদের ইবাদত আমাদের নামাজ রোজা হজ যাকাত আমাদের কামাই রুজি আমাদের খরচ আমাদের ঘর বাড়ি চালানোর ইন্তজাম ও নিজাম ও ব্যবস্থা আমাদের বিয়ে শাদী আমাদের সামাজিকতা আমাদের পারিবারিক জীবন আমাদের আখলাক ও চরিত্র এ সবগুলো যখন ইসলামের মাপকাঠিতে আসি যাবে যে হ্যাঁ এই মুসলমান যদি দেখতে চাও যে দেখো, মুসলমান যদি দেখতে চাও দেখো, যেদিন এই মাজমা এরকম বলি যাবে সেদিন আল্লাহ তাআলা এই মাজমাকে বাতিলকে দুনিয়া থেকে মিটাবার জন্য জরিয়া বানাবেন। সেদিন আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে আমার কুদরতের হাতের মধ্যে নিয়ে আমি তোমাদেরকে নিক্ষেপ করব বাতিলের উপরে। কার কুদরতের হাতে? আল্লাহ তাআলা কুদরতের হাতে বলেন, আমি আমার কুদরতের হাতে তোমাদেরকে নিক্ষেপ করব, যদিও তোমরা সংখ্যায় কম, মুষ্টিমেয় যদিও তোমাদের কাছে হাতিয়ার নাই, যদিও তোমাদের কাছে আসবাব নাই, যদিও তোমাদের কাছে খাবার নাই, যদিও তোমাদের কাছে বিজ্ঞান আর সায়েন্স আর টেকনোলজি তোমাদের কাছে নাই, কিচ্ছু লাগবে না, কোন টেকনোলজি আমার কুদরতের মোকাবেলা করতে পারবে না। আমি সাহাবাদের 313 জন, কয়জন? 313 জন, যাদের সম্পর্কে হুজুর সাহেব রাত্রে বলতেছেন, এ আল্লাহ ইনতোনা কাহাজিল সাহাবা ফালন তৌবাদ আলা ওয়াজহিরা ইয়াউমুল কিয়ামা, এ আল্লাহ আমি ছোট্ট একটা মাজমা বহুদিন থেকে কষ্ট করে তৈরি করি আজকে ময়দানে আপনার সামনে পেশ করতেছি, এই মাজমা যদি শেষ হয়ে যায় আজকে বাতিলের আক্রমণ যদি শেষ খতম হয়ে যায় তো কেয়ামত পর্যন্ত জমিনে আপনার ইবাদত করলে ওলা আর কেউ থাকবে না। এ আল্লাহ এদের পেটে খাবার নাই, এদেরকে আপনি খাবার দেন, এদের গায়ে কাপড় নাই কাপড়ের ব্যবস্থা করেন, এদের আশ্রয় নাই আল্লাহ এদেরকে আপনি আশ্রয় দেন। আল্লাহ তাআলা ওই মাজমাকে কবুল করলেন যে মাজমা সিফাতওয়ালা মাজমা। কি মাজমা? সিফাতওয়ালা মাজমা। এরা মেহনত কোরবানি করে ওই সমস্ত গুণাবলী নিজের মধ্যে পয়দা করছে যেগুলো আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহ তাআলা 313 জনের এই মাজমাকে তার কুদরতের হাত দিয়ে নিক্ষেপ করলেন বাতিলের উপরে। বাতিল 1000, বাতিল 1000 সশস্ত্র, আর এদের কিচ্ছু নাই, বাঙ্গা তরবারি ছাড়া কিচ্ছু নাই, কয়েকটা বাঙ্গা তরবারি কয়েকটা উঠ। আল্লাহ বললেন যে আসো আমি তোমাদের থেকে কাম নিব, তোমাদেরকে আমি ব্যবহার করব। তো আল্লাহ ব্যবহার করলেন, একজনে করে যে হুজুর আমার তো তরবারি নেই কি দিয়ে যুদ্ধ করব, হুজুর খেজুরের ডালা একটা লয়ে গেল, লও ধরল তো তরবারি হয়ে গেল, লও চলো। 500 ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করলেন, 5000 ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করলেন। সাহাবারা বলেন, আমরা আমাদের কাছে মনে হলো যেন পিপলার মতো কি যেন কালো আকাশ থেকে নিচে দিকে নামিয়ে আসতেছে, ফেরেশতা ফেরেশতা সব নামিয়ে আসতেছে। ফেরেশতারা কোন যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, বদর ছাড়া সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, এমনি মুসলমানদের হিম্মত বাড়াবার জন্য আসছে সহযোগিতা, কিন্তু সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে কারা? কোথায়? বদরের যুদ্ধের মধ্যে। মলঙ্গর পালং আপনারা বলবেন, আজ তো লাখো হ্যাঁ তিন চিল্লে দেনে ওয়ালে, লাখো হ্যাঁ চিল্লে দেনে ওয়ালে, লেকিন 313 নেই হ্যাঁ, আমরা ওই 313 জনকে তালাশ করতেছি, কোথায় পাওয়া যাবে ওই 313 জন? আজকেও যদি 313 জনের একটা মাজমা আমরা তৈরি করতে পারতাম, আজকের দুনিয়ার বাতিল যে লাফাইতেছে, আল্লাহর কুদরতের মোকাবেলায় এদের কোন অবস্থান আছে? কোন অবস্থা নেই। কি করবে ওরা? কিছু করতে পারবে আল্লাহর মোকাবেলাতে? আল্লাহ তাআলা সারা দুনিয়ার টেকনোলজিতে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে উন্নত একটা দেশ, যে দেশ এটার ঘোষণা দিছে দশ দিন আগে ঘোষণা দিছে যে আমরা টেকনোলজিতে এত উন্নত হয়ে গেছি, আমাদের জমিনটা হল ভূমিকম্প প্রবণ জমিন, ভূমিকম্প প্রবণ জমিন আমাদের দেশটা, আমাদের দেশে ভূমিকম্প বেশি হয়, এই জন্য আমরা উন্নত মানের টেকনোলজি তৈরি করছি, যে ওই টেকনোলজিতে আমরা ঘর বাড়ি তৈরি করবো, ভূমিকম্প আমাদের ঘর বাড়ি ভাঙতে পারবে না। এত উন্নত টেকনোলজি যে ভূমিকম্পের কারণে যখন জমিন হেলে তো আমাদের ঘর বাড়িগুলো এরকম, তার যেরকম গাছ হেলে এরকম হেলবে, এত উন্নত প্রযুক্তি। দশ দিন আগে ঘোষণা দিছে, দশ দিন পরে এমন কুদরতের ঝাড়ু মারলেন আল্লাহ তাআলা, পুরা মারেন নাই, ঝাড়ুর একটা শলা মারছিলেন, বাপের নাম বলে দিছে, এখন পর্যন্ত প্রধানমন্ত্রী ঠিক করতে পারতেছে না, যেটাই ওইটাই ভাগে গেছে, পারবো না এগুলো ঝামেলা, এত এত এত জঞ্জাল সামলাতে পারবো না। আল্লাহ জানে আর কত সব বছর চেষ্টা করি এটা কুলে উঠতে পারবে কিনা, এক শলা মারছিল, পুরা ঝাড়ু মারলে তো কি হইতো আল্লাহ জানে। আল্লাহ তাআলা বলেন তোমরা নিজেদের মধ্যে সিফাত পয়দা করো, তোমরা আমার কাছে কবুল হয়ে যাও, তোমরা আমাকে রাজি করার জন্য সবকিছু করো, জিন্দগি নবীর তরিকায় সাজাও, তোমাদের জিন্দগিকে যে জিনিসের দাওয়াত অন্যদেরকে দিচ্ছ সেটা নিজেদের মধ্যে পয়দা করো, তাহলে আমি তোমাদেরকে ব্যবহার করব। দুনিয়ার বাতিল কোন কিভাবে খতম হবে, দুনিয়ার বাতিল কোথায় মরবে, দুনিয়ার বাতিল কোথায় চূর্ণ বিচ্ছিন্ন হবে আমার এলেমে আছে। বদরের দিন, বদরের আগের দিন রাত্রে হুজুর সাহেবকে জিব্রাইল ইসলাম দেখাই দিচ্ছেন, এই যে 70টা জায়গা, কয়টা জায়গা? 70টা জায়গা দাগ দিয়ে দেখাই দিচ্ছেন, এইখানে এই আবু জেহেল, এখানে ওতবা, এখানে সাইবা, এখানে অমুক, এখানে অমুক, বড় বড় 70 জন মুশরিকিন মক্কার সর্দারদের নাম করে গেছেন, এগুলো এখানে কতল হবে কালকে। ওই আল্লাহ নাই আজকে কার নামে জমা হয়েছি? ওই আল্লাহর নামে জমা হয়েছি আমরা। কি চাই আমরা? আমাদের কোন জজবা নাই, যে জজবা হুজুর সাহেবের ছিল একই জজবা আমাদের, যে জজবা সাহাবাদের ছিল ওই জজবাই আমাদের, যে আল্লাহ দিন দুনিয়াতে জিন্দা হয়ে যাক, আর আল্লাহ তার দিনকে জিন্দা নিজ আল্লাহই করবেন, আমরা করতে পারবো না। আল্লাহ মেহরবানি করিয়ে আমাদের মতো গুনাগারদেরকে আল্লাহ তার দিনকে দুনিয়াতে জিন্দা করার জন্য জরিয়া হিসাবে ব্যবহার করেন, এর জন্য জিন্দগিটা সহি করতে হবে। এই মেহনতের জন্য আমরা এখানে জমা হয়েছি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আনওয়ালা মাজমাকে তৈরি করা, আনওয়ালা মাজমার জেহেন বানানো, আনওয়ালা মাজমার সাথে একরামের সাথে ব্যবহার করা, সম্মানজনক ব্যবহার করা, আনওয়ালা মাজমাকে সুন্দরভাবে জায়গার ব্যবস্থা করে দেওয়া, গড়ওয়ালার হুকুম হলো যে মেহমান আসে ঘরে জায়গায়, মেহমান থাকলে ঘরে জায়গা হয় না, তো মেহমানের ঘরে রাখি তোমরা কি করো, বাইরে চলে আসো, বাইরে চলে আসো, মেহমানের বলে দিও যে ভাই এই আমার ঘর, চারটা রুম আছে আপনাদের, বলে আপনারা কোথায় থাকবেন, বলে আমরা তো সারা বছরে থাকছি, এখন আমরা এখানে গাছতলায় আমরা থাকবো, অসুবিধা নেই আপনারা থাকবেন। এই হলো মেজবান, দিলে জায়গা থাকলে জায়গা হয়ে যায়, আর দিলে জায়গা না থাকলে হয় না কোথাও। এই জন্য দোস্ত মেজবান হিসাবে আনওয়ালা মাজমার সব ধরনের কদর, তাদের তরবিয়ত, আনওয়ালা মাজমা সবাই তশকিল হয়, সব আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য তাদের জজবা সব পয়দা হয়ে যায়, সকলে আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়ার জজবা নিয়ে আসে এই মাজমা থেকে যায়। এমনকি আমরা তো চাইবো যে এই মাজমা যত লোক আসবে সব কিছু সব যেন তশকিল হয়ে যায়। আপনাদের জেহানের মধ্যে ওগুলো থাকা উচিত, আপনাদের জেহানের মধ্যে যদি না থাকে, জেনারেটর যদি দুর্বল তো বিদ্যুৎ আসবে কোথার থেকে? আপনারা হলেন জেনারেটর, আপনারা ভিতরে ভিতরে ঠিক করে রেখেছেন যে আমরা তো সোমবার দিন ওখানে কইয়া আছেন, বিবি সাহেবের চিন্তা করিও না, সোমবারে সকালে বাইরে পৌঁছে যাবো ইনশাআল্লাহ, ব্যবস্থা সব করে দিতে, আর সারাক্ষণ মোবাইল মোবাইল নিয়ে টুনটুনির মার লোকের কথা কইতেই আছে, কইতে জজবা কোথার থেকে হবে আরেকজনের জেহেন মানেবার? বিলকুল এটা করেন যে কয়দিন মোবাইল একদম সুইচ অফ, আপনাদের উপর মাজমার ফয়সলা হবে, আপনারা এটাকে হালকা মনে করেন না, আপনারা জিম্মাদার, জিলার জিম্মাদার আপনারা, থানার জিম্মাদার আপনারা, ইউনিয়নের জিম্মাদার আপনারা, শীতের জিম্মাদার আপনারা, নজম আলী জামাত আপনারা, আল্লাহ আপনাদেরকে ব্যবহার করতেছেন, আল্লাহ এত বড় ইস্তেমা, এত বড় মাজমার খেদমতের জন্য আল্লাহ ইস্তেমাল করতেছেন, শুকুর আদায় করা দরকার আল্লাহ তালা। আর শুকুর হলেও আনেওয়ালা মাজমার জন্য সহি ইস্তেমাল হয়, আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। কথা বুঝে আসছে ভাই? করবো না ভাই ইনশাআল্লাহ, পুরো মাজমার ফিকির করবো তো ভাই। তাই আমাকে যেখানে যে সভাতে দেয় বাক্ত করা হবে, কেউ তস্কিলে চলে যাবে, কেউ শিক্ষার ফিকির করানোওয়ালাদের মধ্যে হবে, কেউ এদিকে কেউ সেদিকে যাবে, কিন্তু আমাদের সবার ফিকির একটা। আর দোস্ত কোনো বহুদা কথাবার্তা, হাসি তামাশা মজাক, দোস্ত কেমন পর্যন্ত আনোয়ালা উম্মতের হেদায়তের মাস্টার নিয়ে এখানে মাজমা আসতেছে, আমরা হাসি তামাশা করব? বেহুদা কথার উপর আল্লাহ নারাজ হন। এক শহীদ শহীদ হয়ে গেছে, লোকেরা বলছে মারহাবা মারহাবা, হুজুর বললেন যে কিসের কারণে তোমরা মারহাবা করতেছ? বলেছে শহীদ হয়েছে। বলে আগে খুঁজলে দেখো জীবনে বেহুদা কথা কইছি কিনা। অনেক সময় ছোট্ট কথা বলি আর আমরা মনে করি যে এটা কোনো বিষয় না, এটা কোনো বিষয় না, এক অন্যকে আমরা বলে দূর নিয়ে ছাড়ো, এটা কোনো বিষয় না। হাদিসের মধ্যে আছে তুমি তো বলছো কোনো বিষয় না, ইনদাল্লাহ আজিম, আল্লাহর কাছে এটা অনেক বড় ভারী হয়ে গেছে। হাদিসের মধ্যে আছে অনেক বিষয়কে তোমরা তুচ্ছ মনে করো, অথচ সেটাই কিয়ামতের দিন উবো করে জাহান্নামে নিক্ষেপ করবে তোমাকে, সেটাই সেই আমলই তোমাকে। এর জন্য দোস্ত বেকার কথাবার্তা থেকে, আবহাওয়া মৌসুম দেখেন, আসমান জমিনের নিজাম কার হাতে? আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন মতবাজ্য হও, আমার দিকে রুজু করো, না হয় তোমাদের মেহনত এক সেকেন্ড আমি ভুল করে দেবো তোমাকে সারা বছরের মেহনত, আমি কোনো পরোয়া করবো না তোমাদের, তোমাদের মেহনতে আমার কি হবে? তোমরা সারা দুনিয়া সব তবলিগ করা যদি আজকে তোমাগুলি তবলিগ থেকে চলে যাও, আমার ক্ষতি হবে, আল্লাহর ক্ষতি হবে? আল্লাহকে তোমরা নয়, সারা দুনিয়াতে যদি একটাও ইমানওয়ালা না থাকে, সব কাফেরই কাফের, তাহলে আমার রাজত্বের মধ্যে কোনো কমি হবে না। আমি তোমাদের এবাদতের মোহতাজ না, তোমার চিল্লারে মোহতাজ না, তোমরা চিল্লা দিকে আমার উপকার করতেছ, তোমরা তিন চিল্লার কোরবানি দিকে আমার উপকার করতেছ, আমি কারো মোহতাজ না। খবরদার, আমার নামে জমা হইতেছ, সিফাতের সাথে থাকো, ফিকিরের সাথে থাকো, রুজু করো আমার দিকে, চাও আমার কাছে, যে আল্লাহ মেহনত ময়দানে আসার আগে আপনার যত মহতাজ ছিলাম, এখানে আসি আরো বেশি মহতাজ আপনার কাছে মাহবুব। এত বড় মাজমা, লাখ লাখ লোক, এরা যদি মৌসুমের কারণে আবহাওয়ার কারণে যদি এখানকার আমলগুলোর মধ্যে শরীর হতে না পারে, বহুত বড় হেদায়ত থেকে মাহরুম হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম যে জাদুঘরদের সামনে জাদুঘরের যখন রশি চাচ্ছে সব সাপ হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলেন যে আমি মুসার দিলের মধ্যে একটু ভয় অনুভব করলাম। কি অনুভব করলাম? যে মূসা কি পাইতেছে? আমি মূসা রাখলাম লা তাখাফ, ও মূসা ভয় করিও না, ইন্নাকা মিনাল আমিনিন, তুমি নিরাপদ লোকদের মধ্যে, আমি তোমাকে নিরাপত্তা দিলাম, ভয় করিও না। তো বলে তফসির কারকরা লেখেন ভয়টা কিসের ছিল? উনি তো নবী ছিলেন, ভয়টা কি? ভয়টা উনার দিলে একটাই ছিল যে আল্লাহ এই জাদুঘর 80,000 70,000 জাদুঘর, এরা বিভিন্ন রকমের তাদের জাদুর খেলনাগুলো সামনে থাকছে, আর এটা দেখা এই মাজমা বনি ইসরাইল, এরা এই আগত এই মাজমা লক্ষ লক্ষ লোকের মাজমা, এরা না এগুলা থেকে মোতাস্থির না হয়ে যায়, আর মোতাস্থির হয়ে হেদায়ত থেকে বঞ্চিত না হয়ে যায়। খোদা এক সন্দিগ্ধ না আছি আমি, এটা ভয় ছিল। কথা বুঝে আসছে মেরে ভাই বুঝল? আমাদের দিলের মধ্যে এটা থাকা চাই যে আল্লাহ আপনি সব করছেন, আমরা কিছু করি নাই মাহবুব, এই প্যান্ডেল আপনি টাঙ্গাইলে আছেন, এই খুঁটি আপনি গাড়াইলে আছেন, যদি এস্তেমার আগে কোন শুক্রবার এখানে আসছেন তো দেখতেন 30-40,000 লোকের ঢল নামে নামতো মাঠের মধ্যে, নজওয়ান নজওয়ান সচিব ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার আর দোস্ত আর বুজুর্গ ম্যাজিস্ট্রেট পর্যন্ত শব্দ বসে এখানে আসি, খুঁটি রাখতেছে, চট টানতেছে, রশি টানতেছে, গাড়ি খেলতেছে, কে আনছে এদেরকে? কে আনছে এদেরকে? এদের দিন কাদের হাতে? আল্লাহ করছেন, সব কে করছেন? আর কেউ করে নাই, বারবার বলেন আল্লাহ করছেন, কেউ করে নাই। এলাকা থেকে সব লোকদেরকে কে নিয়ে আসছে? আল্লাহ নিয়ে আসছে। লক্ষ লক্ষ লোকেরা কে আনবে? এদেরকে হেদায়েত কে দিবে? প্রতি মুহূর্তে আল্লাহর কাছে মেহনত করতে হয়ে দিন আল্লাহর দিকে রুজু থাকে যে আল্লাহ মৌসুমকে আপনি মুওয়াফিক এবং মুনাসিব রাখেন, আল্লাহ যাতে আপনার বান্দারা সব আমলগুলোর মধ্যে শরীক হতে পারে, সব কথাগুলো শুনতে পারে, আনোয়ালা মজমা এবং কেমন যুদ্ধ তাম দুনিয়ার এবং সারা পৃথিবীর মানুষের হেদায়তের জরিয়ে ইস্তেমাকে বানিয়ে দেন। দোয়াও করা চাই, কথা বুঝে আসছে? ওয়াক্তের হেফাজত, তেলাওয়াত, তসবিহাত, তাহাজ্জুদ, ইশরাক, চাষ, তাওয়াবিন, পাঁচ ওয়াক্ত নামাজ, বা জামাত, সবগুলো ইস্তেমাক হওয়া চাই। হওয়া চাই না ভাই? করবো না ভাই, ইনশাআল্লাহ নিজেরাও করবো, পুরো মজমাকে দিয়ে করাইব। কথা বুঝে আসছে? আর মেয়ের ভাইয়ের বুঝলব, নিজেও আল্লাহর সাথে বের হওয়ার নিয়ত করবো, আর পুরো মজমাকে আল্লাহর সাথে বের করার জন্য ফিকির করবো। তৈরি আছে ভাই? আল্লাহর সাথে বের হওয়ার জন্য তোমার থেকে কাদের এরাদা নিয়ত কাদের আছে ভাই? জি, আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ আসান করে দেন, সহজ করে দেন। সুবহান আল্লাহ বেহামদি, সুবহান আল্লাহ বেহামদি, কাশাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। রাত ভর সফর করে আসছেন, দশটা থেকে আবার আমল হবে, এর পাশে কিছু নাস্তা পানি কিছু আরামও করে নিতে পারেন। দশটা থেকে আমল হচ্ছে, আবার সবাই জুড়ে দেবে মেম্বারের সামনে হবে। ভাই আমরা দেখছি যে কমই থাকি, রই না থাকি ভাই, এই কথাগুলোকে।